الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام فرد الشبابتي حضرات علماء الكرام সম্মানিত সুধী সমাজ ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। মানুষের চেয়ে শ্রেষ্ঠ অথবা মানুষের সমান শ্রেষ্ঠ কোন জাতি আল্লাহ সৃষ্টি করেন? কিভাবে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তার এক বিবরণে আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদি আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ কয়েকটা শপথ করে বলেন, কয়েকটা কসম খাইয়া বলেন, অবশ্যই মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের শারীরিক গঠনকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে এত সুন্দর কাঠামো আল্লাহ আর কাউকে, এত সুন্দর শারীরিক গঠন আল্লাহ আর কাউকে দান করে। যতভাবে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর মধ্যে এইটা হলো একটা। আরেকটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার দিক থেকে মানুষকে যে যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন সেই যোগ্যতা আর কোন জীবজন্তুকেও দান করেননি, এমনকি কোন ফিরিস্তাকেও আল্লাহ মানুষের সমান যোগ্যতা দান করেন। কি সে যোগ্যতাটা? যোগ্যতাটা বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে যে সকল কাজ করলে গুনাহ হয়, আছে কি আল্লাহর বিধানে এমন কাজ যা করলে গুনাহ? না নাই, আল্লাহর বিধান মতে যেসব কাজ করলে গুনাহ হয়, এই প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হলো গুনার কাজের মজা, আর একটা হলো গুনার কাজের সাজা। বুঝে থাকতে বলুন, প্রতিটি গুনার কাজের ফলাফল কটা? একটা মজা আর একটা সাজা। যেমন আল্লাহর বিধান মতে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনে গুনাহ, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনে গুনাহ। তারপরও যারা এই গুনাটা করে, এরা কি বিনা মজায় করে না কোন মজার কারণে করে? মজার কারণে। গুনার কাজের যেমন একটা মজা আছে, তেমনি ভাবে গুনার কাজের সাজাও আছে। জীব জানোয়ারেরা গুনার কাজের মজাটা বুঝে ঠিক মতেই, কিন্তু সাজা বুঝে না মোটেও। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মজা জানোয়ারও বুঝে, কিন্তু এর সাজা বুঝে না। এজন্য জানোয়ারেরা গুনার কাজ করলেও তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে না। শাস্তি বুঝে না, না বুঝে মজার লোভে এই কাজটা করে। বুঝে থাকলে বলুন, জানোয়ারদের মধ্যে গুনার কাজের কোন ফলটা বোঝার যোগ্যতা আছে? মজাটা বোঝার যোগ্যতা আছে, সাজা বোঝার যোগ্যতা আছে। এর সম্পূর্ণ বিপরীত, ফিরিস্তারা গুনার কাজের সাজা বুঝে কিন্তু মজা বুঝে না। কোন মজায় মানুষ বিয়ে ছাড়া মিলনে লিপ্ত হয়, ফিরিস্তারা সেই মজা মোটেও বুঝে না, কিন্তু তার সাজাটা ঠিকই বুঝে। এজন্য ফিরিস্তারা সারা জীবন বর বেগুনা থাকা সত্ত্বেও মানুষের সমান শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, কারণ গুনার মজা না বুঝে গুনার থেকে বিরত থাকার কোন পুরস্কার নাই। গুনার মজা বুঝলে পরে যদি গুনার থেকে বিরত থাকতে পারে, তাহলে সে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। প্রতিটি গুনার কাজের দুইটা ফলাফল আছে, একটা মজা একটা সাজা। জানোয়ারেরা শুধু মজা বুঝে, সাজা বুঝে না, আর ফিরিস্তারা শুধু সাজা বুঝে, মজা বুঝে না। পক্ষান্তরে মানুষ উভয়টাই বুঝে, গুনার কাজের মজাও বুঝে, সাজাও বুঝে। তাহলে কে বেশি যোগ্য? জানোয়ারের চেয়েও যোগ্য, ফিরিস্তার চেয়েও? এই যোগ্যতার দিক থেকেও আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। সুন্দর কাঠামোর দিক থেকেও মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। যোগ্যতার বিচারেও আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তারপর আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শেষ পর্যন্ত একদল মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষকে আমি সৃষ্টির নিকৃষ্টতম স্তরে পৌঁছাই। দুই গুণের দিক থেকে মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ, একটা দোষের কারণে মানুষ হয়ে যাবে সৃষ্টির নিকৃষ্ট। দোষটা কি? দোষটা হল, কেন আল্লাহ মানুষের মধ্যে গুনার মজা এবং সাজা উভয়টা বোঝার যোগ্যতা দিলেন? তাকে পরীক্ষা করার জন্য, যে তুমি মজার লোভে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও, এই পরীক্ষা। যে মানুষ আল্লাহর সাজার ভয় করে না, মজার লোভে গুনায় লিপ্ত থাকে, এই এই দোষে দোষী যেই মানুষটা, সে আল্লাহর পরীক্ষায় ফেল করে এবং পশু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কোন দোষের কারণে শ্রেষ্ঠ জাতি মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়? যে দোষের কারণে সে আল্লাহর শাস্তির ভয় করে না, মজার লোভে গুনায় লিপ্ত থাকে, এই দোষের কারণে মানুষ জীব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নিকৃষ্ট হয়ে বসে থাকলেও তো কথা আছে, নিকৃষ্ট হয়ে বসে থাকতে পারবে না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতে সমস্ত মানুষকে হাজিরা দিতে হবে এবং জবাব দিতে হবে যে তুমি সাজার ভয় করলে না, মজার লোভে গুনায় লিপ্ত অবস্থায় মরণ বরণ করলে কেন? এই প্রশ্নের জবাব বলুন কোন জীব জানোয়ারকে দিতে হবে আল্লাহর দরবারে? না কোনো ফিরিস্তাকে, না শুধুমাত্র মানুষকে, শুধুমাত্র মানুষকে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। তুমি সাজার ভয় করলে না কেন, মজার লোভে গুনায় লিপ্ত থাকলে কেন? তাও যদি সাজার থেকে মজাটা বড় হইত, তাহলে সাজার ভয় না করে মজার লোভে গুনায় লিপ্ত থাকার একটা যুক্তি থাকত। অথচ বাস্তবে গুনার মজার চেয়ে সাজা অনেক বড়। গুনার সাজা খুব ছোট, সাজা বিশাল। গুনার মজা খুব ছোট, সাজা বিশাল। এই মজা এবং সাজার উদাহরণ, মজাটা কত ছোট আর সাজাটা কত বড়, এটা বোঝার জন্য সামান্য একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীর সুন্দর দেখে, এক সেকেন্ড যদি ইচ্ছাকৃত ভাবে দেখে, এক মিনিটও যদি ইচ্ছাকৃত ভাবে দেখে, আধা মিনিটও যদি কোন যুবক পুরুষ কোন ভিন্ন যুবতীর সুন্দর ইচ্ছাকৃত ভাবে দেখে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন তার চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। নারীর সুন্দর দেখল কয়েক সেকেন্ড, সাজাস্বরূপ তার চোখে গলন্ত সীসা ঢেলে দিলে কয়েক সেকেন্ড জ্বালা ঘোরা করবে না দীর্ঘ? তাহলে গুনার মজা কত আর সাজা কত? গুনার মজা অতি ছোট, সাজাটা বিশাল। সুতরাং এত বিশাল সাজার ভয় না করে তুচ্ছ মজার ডুবে গুনায় লিপ্ত থাকা অযৌক্তিক না যুক্তিসম্মত? অযুক্তি। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, নারী পুরুষের অবাধ দেখাশোনা, ভিন্ন নারী ভিন্ন পুরুষকে দেখা, ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখা, আল্লাহর রাসূল বলেন এটা আল্লাহর লানতের কাজ। যে দেখল তার উপরেও আল্লাহর লানত, যাকে দেখল তার উপরেও আল্লাহর লানত। বলুন তো বাংলাদেশে কোন মুসলমান পুরুষ ভিন্ন কোন নারীকে ইচ্ছাকৃত ভাবে দেখে কিনা? বাংলাদেশের কোন মুসলমান নারী ভিন্ন পুরুষকে দেখার সুযোগ দেয় কিনা বেপর্দা চলার মাধ্যমে? আল্লাহ রাসূল বলেন যে দেখল আর যারে দেখল উভয়ের উপর আল্লাহর লানত, উভয়ের উপর আল্লাহর লানত। ওয়াজ কাকে করবেন, কি করবেন, কাকে ওয়াজ করবেন, কাকে নসিহত করবেন, কি ওয়াজ করবেন, কি নসিহত করবেন? যতজন পুরুষ ভিন্ন নারী দেখে সবার উপর আল্লাহর লানত, যত নারী বেপর্দা চলার মাধ্যমে পুরুষকে দেখার সুযোগ দেয় সমস্ত নারীদের উপর আল্লাহর লানত। এই লানত থেকে বাঁচার একমাত্র পথ, এই লানত থেকে বাঁচার একমাত্র পথ কি? একমাত্র পথ হইল আপনি ধর্মান্ধ হইয়া যাওয়া। এই লানত থেকে বাঁচার, ধর্মান্ধ হওয়া ছাড়া লানত থেকে বাঁচার আর কোন পথ। এমন একটা যুগে আমরা পৃথিবীতে এসেছি, এই যুগে ধর্মের কোন কথা বললেই কয় ধর্মান্ধ। ব্যাকরণের ভাষায় ধর্ম যুগ অন্ধ, ব্যাকরণের ভাষায় ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। ধর্ম মানি অন্ধকার। এইরকম তথাকথিত ধর্মান্ধ হওয়া ছাড়া আল্লাহর এই লানতের হাত থেকে বাঁচার কোন পথ নাই এই সমাজে। যে বাস্তবে কি ধর্মান্ধ না তথাকথিত ধর্মান্ধ? ধর্ম অন্ধ নয়, একমাত্র ধর্মই আলো, আর বাকি সব সমস্ত ধর্মহীনতাই অন্ধকার। একমাত্র ধর্মই আলো, আর বাকি সমস্ত ধর্মহীনতাই অন্ধকার। অন্ধকার। এর একটা সহজ উদাহরণ বলুন। ধর্মের বিধান হল বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম। এটা কিসের বিধান? রাষ্ট্রীয় বিধান, রাজনৈতিক আইন, না ধর্মের বিধান? ধর্মের বিধান হল বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম। ধর্মকে যদি অন্ধ বলেন তাহলে হারাম কথাটা উঠাই দেন, অবাধে নারী পুরুষের মিলামিশার ব্যবস্থা করে দেন। ধর্মান্ধ হইলেন না আপনি, আধুনিক হইলেন আপনি, মডার্ন হইলেন। ধর্মের অন্ধত্ব আপনাকে পাইল না, আপনি অবাধে নারী পুরুষ মিলামিশা করলেন, সন্তান জন্ম হইল। এই সন্তান মানুষের মতো জন্ম হইল না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হইল? হায়ওয়ান জানোয়ার। এটা মনুষ্যত্ব না পশুত্ব? পশুত্ব। ধর্ম পালনের কারণে না ধর্মহীনতার কারণে? ধর্মহীনতার কারণে পশুত্বের স্তরে পৌঁছে যায়, তারপর ওইটা আলু। আর ধর্ম পালনের কারণে মনুষ্যত্ব রক্ষা হয়, তারপরেও এইটা অন্ধকার। যাবেন কোথায়, কাকে কি বুঝাবেন? আরো পরিষ্কার ভাবে বলি, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশে এই ধর্মান্ধতা নাই। বিয়ে পুরুষ নারী, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম, এই বিধান ইহুদি খ্রিস্টানদের দেশে নাই। সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে নারী পুরুষ বিয়ে ছাড়া অবাধ মিলামিশা হালাল। অবাধ মিলামিশা সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে হালাল। এই কারণে তাদের দেশের কোন সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। যাদের জানা আছে তো ভালোভাবেই জানেন, যাদের জানা নাই ভালো রকম স্মরণ রাখুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ কোন সন্তানের বাবাকে, এটা সন্তান জানবে দূরের কথা, সমাজের লোকেরা জানবে দূরের কথা, অনেক ক্ষেত্রে সন্তানের মাও জানে না এই সন্তানের বাবাকে। কারণ একটা কুকুরের সাথে যেমন ভাবে পথে ঘাটে যে কোনো কুত্তা যে কোনো সময় মিলতে পারে বাধা নাই, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানের দেশের একটা নারীর সাথে যে কোনো পুরুষ যে কোনো সময় পথে ঘাটে মিলতে পারে, কোনো বাধা নাই। সুতরাং কুত্তির বাচ্চা যেইভাবে হয় মানুষের বাচ্চা তাদের দেশে সেইভাবেই হয়। এইটা হইল আলো, এটা হইল মানুষের বাচ্চা মানুষের মতো জন্ম না হইয়া কুত্তির বাচ্চার মতো জন্ম হবে, এটার নাম হইল আলো। ধর্মের বিধান পালন করতে যাবে, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন হারাম বলবে, এটা হইল অন্ধকার। চোখে যখন রঙ্গি চশমা লাগাইয়া ফেলে তখন জগতের সবকিছুই লাল দেখে, ঠিক তেমনি ভাবে পশুত্বের চশমা যখন চোখে লাগাইয়া ফেলে, অন্ধত্বের চশমা যখন চোখে লাগাইয়া ফেলে তখন আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো দেখে। কাজেই হাদিস শরীফে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষে দেখল তার উপর আল্লাহর লানত, যে নারীকে বেপর্দা অবস্থায় দেখল তার উপরেও আল্লাহর লানত। এই লানত থেকে আপনি বাঁচবেন কিভাবে ধর্মান্ধনা হইয়া? এখানে তো উভয় সংকটের সম্মুখীন আমাদের সমাজের সমস্ত মুসলমান। হয়তো আল্লাহর লানতের আল্লাহর লানত মাথা পেতে দিবেন, আর না হয় আপনাকে ধর্মান্ধ হতে হবে, তৃতীয় কোনো পথ নাই। আল্লাহর লানত নিবেন মাথা পেতে, আর না হয় আপনি সাজবেন ধর্মান্ধ। এমন একটা সংকট পূর্ণ সমাজেই আমরা বর্তমানে বসবাস করছি। এইগুলির কোনো হিসাব নিকাশ লাগবে না, এইগুলির কোনো জবাবদিহিতা নাই। জানোয়ারের জীবন জবাবদিহিতামূলক জীবন নয়, ফিরিস্তার জীবন জবাবদিহিতামূলক জীবন নয়, একমাত্র মানুষের জীবন জবাবদিহিতামূলক জীবন। জানোয়ার কিভাবে খাইল, কিভাবে ঘুমাইল, কিভাবে বাচ্চা জন্ম দিল, একটারও জবাব দিতে হবে না আল্লাহর কাছে। ফিরিস্তা কিভাবে দিন কাটাইল, কিভাবে রাত কাটাইল, কিভাবে জীবন কাটাইল, কোন জবাব দিতে হবে না আল্লাহর কাছে। একমাত্র মানুষ প্রতিটি মুহূর্তে কি কাজ করলো, কিভাবে করলো, সবগুলির জবাব দিতে হবে আল্লাহর কাছে। বুঝে থাকলে বলুন, জানোয়ারের জীবন জবাবদিহিতামূলক না জবাবদিহিতা মুক্ত? ফিরিস্তার জীবন জবাবদিহিতামূলক না জবাবদিহিতা মুক্ত? একমাত্র মানুষের জীবন জবাবদিহিতামূলক জীবন। এই কথাটা বুঝাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. তোমরা কি মনে করেছ অকারণেই সৃষ্টি করেছি তোমাদেরকে? কখনো নয়। তোমরা কি মনে করেছ জীবনের প্রতিটি কাজের হিসাব দেওয়ার জন্য কোনোদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? অবশ্যই জীবনের প্রতিটি কাজের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। আপনাদের জানা থাকলে বলুন তো, সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের হিসাব দেওয়ার জন্য কোন দিন আল্লাহর কাছে ফিরে যাবে? সমস্ত মানুষকে সম্মিলিতভাবে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই দিনটার নাম ওই কিয়ামতের দিন। বিশ্বাস আছে বাবা? কেউ যদি বলে আমি কিয়ামতের দিন হোক, একটা দিন হবে কিয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এমন কথা বিশ্বাস করি না। সে তো নাস্তিক, নাস্তিক কেমনে হোক, পরকাল বিশ্বাস না করেই নাস্তিক হয়, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করেই নাস্তিক হয়, রাসুলের রাসালত অবিশ্বাস করে নাস্তিক হয়, আল্লাহর উলুহিয়ত অবিশ্বাস করে, খোদার খোদাই অবিশ্বাস করে নাস্তিক। নাস্তিকেরা বলে পরকাল বলতে কিছু নাই, জীবনের হিসাব নিকাশ বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এদের নাম জাহান্নামে ঢুকার পর, জাহান্নামের আগুন যখন তাদের চামড়া জ্বালাইয়া, গোশত জ্বালাইয়া, হাড্ডি জ্বালাইয়া, হাড্ডির মগজের ভিতরে যখন জাহান্নামের আগুন প্রবেশ করবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, দেখ তো আছে কি নাই, দেখ আছে কি নাই। দুনিয়ার জীবনে বলে জাহান্নাম নাই, জাহান্নামের আগুন নাই, আল্লাহ বলেন কলিজার ভিতরে যখন জাহান্নামের আগুন প্রবেশ করবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, দেখ এর ভাত কিনা আছে কিনা না। এই কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে শুধুমাত্র তারাই। মজার লোভে গুনার সাহস করতে পারে না, সাজার ভয়ে গুনাহ পরিহার করে জীবনযাপন করে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, তারাই শুধু অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পাপাচার অবিচার, তারাই শুধু গুনার কাজ পরিহার করে, হালাল পথে বৈধ পথে জীবনযাপন করতে পারে। কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় অন্তরে না থাকলে কোন রকমের অপরাধ থেকে তাকে ফিরানোর আর কোন উপায় বাকি থাকে না। আমার কথা বুঝে থাকলে বলুন, সকল প্রকার অপরাধ থেকে মুক্ত জীবন যাপন করতে পারে কারা? কি আমাদের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখে যারা। কথাটা সহজে বোঝার জন্য আমি ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে বড় খিদা লাগলো খলিফা উমরের। তখন তিনি দেখেন মরুভূমির মধ্যে একপাল ছাগলের একটা রাখাল ছেলে একটা ছাগলের দুধ দোহন করে, সেই দুধ পান করে। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, ভাই তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। খলিফা উমরের অতি সাদা সিধা চাল চলনের কারণ আগের থেকে যারা চিন্ত না, তারা হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটাই অর্ধেকটা পৃথিবী শাসন করে। সেই রাখাল ছেলেও খলিফা উমরকে আগের থেকে চিন্ত না। রাখাল ছেলে ভাবল একটা সাধারণ প্রতীক মোতাবিক, যখন খলিফা উমর বললেন আমাকে একটা ছাগল দোহন করে তার দুধ পান করতে দাও, রাখাল ছেলে বলে, ভাই মুসাফির এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর, বিনিময়ে মালিক আমাকে যে নগদ পয়সা দেয় সেটাও আমার বেতন, আর আমার খিদা লাগলে একটা ছাগলের দুধ পান করি আমি সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, তাই মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফুটা দুধও দিতে পারব। রাখাল ছেলের জবাবে খলিফা উমর মনে মনে খুশি হইলেন, এই জন্য যে আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের সম্পদ ব্যবহার করে না, সুতরাং তার অন্তরে শেষ বিচারের ভয় আছে, সে কোনোদিন দুর্নীতিবাদ হবে না। এজন্য খলিফা উমর মনে মনে খুশি হইলেন, কিন্তু সত্যই শেষ বিচারের ভয়ের কারণে এই দুর্নীতির পথে গেল না, নাকি মুসাফির লোকটাকে ঠকাবার জন্য এমন কথা বলল, এটা পরীক্ষা করার জন্য। খলিফা উমর বললেন, ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার পালের একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ হইল একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার লাভ। আমার লাভ হইল এখনই আমি ছাগল দোহন করে দুধ পান করে আমার খিদা নিবারণ করতে পারবো, সেটা আমার লাভ। রাখাল ছেলে বলল, ভাই মুসাফির তোমার কথা মতো যদি আমি মালিকের দুধের ছাগল একটা তোমার কাছে বিক্রি করে পয়সাগুলি যদি আমি খাইয়া ফেলি বেতনের অতিরিক্ত, মালিক যদি ইতিমধ্যেই ছাগলের পাল গন্তি দিয়া ছাগল একটা কম পাইয়া আমাকে জিজ্ঞাসা করে ছাগল আর একটা গেল কোথায়, তখন মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে বলবে তুমি যে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। সত্য কথা শিখাইয়া দিতেছেন না মিথ্যা কথা? মিথ্যা কথা সত্যই উমর এই মিথ্যা কথার বাস্তবায়ন চান না? রাখাল ছেলেকে পরীক্ষা করতে চান, পরীক্ষা করতে চান। যেই মুসাফির লোকটা বলল যে তোমার মালিককে বলবো ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, এই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর চটে গেল, রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে রাখাল ছেলে মুসাফির লোকটাকে বলল, এই মিয়া মুসাফির, আমার মালিককে যদি আমি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, আমার মালিক আমাকে একশোবার বিশ্বাস করবে, কোনো কৈফিয়ত চাবে না। কিন্তু তুই বল, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? একটা ছাগল বিক্রি করিয়া দুর্নীতি করিয়া মালিকের সম্পদ ভোগ করার দুর্নীতির থেকে এই রাখাল ছেলেটাকে বাঁচাইল কে? শেষ বিচারের ভয়। কে বাঁচাইল? শেষ বিচার। শেষ বিচারের ভয় যাদের অন্তরে নাই তাদেরকে কোন রকমের দুর্নীতি আর কোন রকমের জালিয়াতি থেকে কোন ডান্ডা বাহিনীও বাঁচাইতে পারে না। বরং শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যত বড় ডান্ডা বাহিনীও তত বড় দুর্নীতিবাদ। শেষ বিচারের ভয় অন্তর না থাকলে ডান্ডা বাহিনী আরো বড় দুর্নীতিবাদ। ডান্ডা বাহিনী বড় দুর্নীতিবাদ কেন? এর একটা উদাহরণ দিই শুনুন। মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে দোকানে তল্লাশি হয় যে চোরাই পথে সীমান্ত দিয়ে কোন মাল দোকানদার আনলো কিনা বেচা কিনা। যদি দোকানে চোরাই পথে আসা মাল ধরা পড়ে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। আমি জিজ্ঞেস করি, সীমান্ত দিয়ে চোরাই পথে যে সমস্ত অসৎ ব্যবসায়ীরা মাল আনে সেই সীমান্ত পাহারা দেওয়ার জন্য কোন ডান্ডা বাহিনী নাই? যখন এই চোরাই পথে দিয়া মাল দেশের সীমান্তের ভিতরে ঢুকে তখন সেই ডান্ডা বাহিনীরা কি গুড়ার ঘাস খাটে? কি করে? ডান্ডা বাহিনীকে ফিরাইতে পারলো না কেন দুর্নীতির থেকে? কারণ সাধারণ জনগণের অন্তরে শেষ বিচারের ভয় থাকবে, দূরের কথা। ডান্ডা বাহিনীর অন্তরেও শেষ বিচারের ভয় নাই। সুতরাং পাবলিক যে পরিমাণ দুর্নীতিবাদ, ডান্ডা বাহিনী হয় এর থেকে বড় দুর্নীতিবাদ। কোন প্রকার দুর্নীতি আর কোন প্রকার জালিয়াতির থেকে কোন শাসন ব্যবস্থা কোন মানুষকে ততক্ষণ পর্যন্ত রক্ষা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে শেষ বিচারের ভয় থাকে না। এই জন্য আল্লাহ বলে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. তোমরা কি মনে করেছো ও কারণেই সৃষ্টি করেছি তোমাদেরকে? তোমরা কি মনে করেছো কোনদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না তোমাদের জীবনের সকল কাজে হিসাব দেওয়ার জন্য? অবশ্যই নয়, তোমাদেরকে নিশ্চয়ই কোন দায় দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই দায়িত্ব পালন হালাল হারামের বিধান পালন মানব জীবনের দায়িত্ব। হালাল হালাল হারামের বিধান পালনই মানব জীবনের একমাত্র দায়িত্ব। কোন হায়ওয়ান জানোয়ারের জীবনে হালাল হারামের বিধান পালনের দায়িত্ব নাই, কোন ফিরিস্তার জীবনে হালাল হারামের বিধান পালনের দায়িত্ব নাই, হালাল হারামের বিধান পালনের দায়িত্ব আছে একমাত্র মানুষের। বলুন তো কা? মানুষের। কাজে আমার প্রদত্ত হালাল হারামের বিধান পালন করেছ না লঙ্ঘন করেছ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাদের সবাইকে একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আসামির কাজ গড়ায় দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেন, আরেকদল মানুষকে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দেন। আরেকদল মানুষের হিসাব হবে সহজ, আরেকদল মানুষের হিসাব হবে কঠিন। কত দল হইল? হ্যাঁ, জীবনের সকল কাজকর্মের হিসাব নিকাশ দেওয়ার বেলায় হাসরের মাঠে সমস্ত মানুষ হবে চার দলে বিভক্ত। বুঝে থাকলে বলুন, হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ কত দলে বিভক্ত হবে? প্রথম দল বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় দল বিনা হিসাবে জাহান্নাম, তৃতীয় দল হিসাব হবে কিন্তু সহজ, চতুর্থ দল হিসাব হবে। এবারে একটা একটা করে দল আমরা বোঝার চেষ্টা করি, তারপরে মনে মনে টের পাবেন আপনি কত নম্বর দলে আছেন। আমারটা আপনি টের নাও পাইতে পারে, আপনারটা আমি টের নাও পাইতে পারি, কিন্তু প্রত্যেকে নিজে নিজে টের পাবেন আমি কত নম্বর দলে আছি। দলগুলির পরিচয় না জানলে টের পাওয়া যাবে, পরিচয় জানলে, হ্যাঁ দলগুলির পরিচয় জানলে টের পাবেন আপনি কত নম্বর দলে। একদল মানুষকে যে আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে, এরা কারা? মুফাসসিরিনে কেরাম লেখেন হাসরের রাতে যাদের আমল নামা যা লেখা থাকবে শুধু সওয়াবই লেখা থাকবে, কোনো একটা গুনাহও তার আমল নামায় লেখা থাকবে না, শুধু সওয়াব লেখা আছে আমল নামায়, গুনাহ নাই। কিসের হিসাব? বিনা হিসাবে জান্নাতে যাও। বলুন তো কারা হবে বিনা হিসাবে জান্নাতি? যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা থাকবে না, যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা থাকবে না, এই কথা বললে অবশ্যই সর্বপ্রথম আমাদের চিন্তা চেতনায় যাদের কথা আসে তারা হইলেন নবী রসুলগণ। কিন্তু নবী রসুলগণের সংখ্যা সম্পর্কে একটা প্রবল ধারণা আছে যে 224,000। সমস্ত নবী রসুলগণের সংখ্যা সম্পর্কে একটা প্রবল ধারণা আছে, কি পরিমাণ? 224,000 হইলেন নবী রসুল। এবার রসুলের একটা হাদিস শুনুন। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। নবী রসুলের 70,000 কোনকে? না, মুহাম্মদুর রাসূলের উম্মতের 70,000 কোনকে? তাই রে, শুধু নবী রসুলগণের আমল নামায় গুনাহ নাই পাওয়া যাবে হাসরের মাঠে? না, অনেক উম্মতের আমল নামায়ও, অনেক উম্মতের আমল নামায়ও হাসরের মাঠে পাওয়া যাবে যে এদের আমল নামায় কোনো গুনাহ নাই। যখন আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওহো আল্লাহর রাসূল, আল্লাহ নিজের পক্ষ থেকেই বলে দিয়েছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, আপনি কেন সংখ্যাটা বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না? আপনি কেন সংখ্যাটা বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না? রসুল বলেন সংখ্যাটা বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি। উমর বলেন তাহলে সুপারিশ করার পরে কি পাইলেন সেটা বলো, সুপারিশ করে কি পাইলেন সেটা বলো। রাসুল বলেন আমার সুপারিশের কারণে আল্লাহ বলে দিলেন আল্লাহর দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথে আমার সুপারিশের কারণে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000 করে আল্লাহ বিনা হিসাবে আল্লাহর দেওয়া 70,000-এর এক একজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000, আরেকজনের সাথে আরো 70,000। এইবার অঙ্কটা কি হবে? 70,000 যোগ 70,000, না 70,000 পূরণ 70,000, সমান কত? 490 কোটি। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 490 কোটি উম্মত কাল হাসরের বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজেই এরা তো কেউ নবী না, এই 490 কোটির একজনও নবী নয়, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এরা যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা এদের আমল নামায় কি কোনো গুনাহ নাই? এখন তো প্রশ্ন জাগে কিনা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যত গুনাহ করে যথারীতি তওবা করে যখন বান্দা গুনাহ ছেড়ে দেয় আল্লাহর কাছে নিজের গুনাহর জন্য লজ্জিত হয়ে যায়, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, অতীতের গুনাহের অভ্যাস বর্জন করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবারও বেগুনাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে বেগুনাহ দুই দল, একদল বেগুনাহ জীবনে কোনোদিন গুনাহ করেনই না, ওনারা হইলেন নবীগণ, আর একদল বেগুনাহ গুনাহ করার পরে তওবা করে আমল নামার থেকে গুনাহ মিটাইয়া ফেলে মুছে ফেলে, এরাও দ্বিতীয় দল বেগুনাহ। সুতরাং আমরা এখানে যারা বসা আছি, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কুল্লুকুম খাতাউন, তোমাদের সবাই গুনাহ করো, উম্মতের সবাই গুনাহ করে, কেউ কম কেউ বেশি, কেউ ছোট কেউ বড়, কেউ প্রকাশ্যে কেউ গোপনীয়ে, সব সবাই গুনাহ করে। কিন্তু আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহগার গুনাহ থেকে যখন যথারীতি তওবা করে ফেলে তখন আবার সে বেগুনাহ হয়ে যায়। যারা জীবন বেগুনা তারা যেমন বিনা হিসাবে জান্নাতে যাবেন, যারা তওবা করে বেগুনা হইয়া মরতে পারে, আমি এরকম সবের কাজ আরম্ভ করলেন এখানে, এই এটা কি করেন? যে কোন সাহাবের কাজ শুরু করলেন এখানে কি তওবা করে গুনাহ মুক্ত হওয়ার পর আবার নতুন গুনাহ করার আগে যদি মারা যায় তার আমল না হয় হাসরের মাঠে কোন গুনাহ পাওয়া যাবে না। এবার বলুন তো বিনা হিসাবে জান্নাতে যাবে শুধু নবীগণ না একদল উন্নত এরাকা যারা অতীতে গুণা করেছিল কিন্তু তওবা করে গুণা যে সেরে দিল আর গুণা না করেই মরণ বরণ করলো এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনারাও কি প্রথম দলের অন্তর্ভুক্ত হতে পারেন? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। এই জন্য আমি আগেই বলেছি চার দলের পরিচয় বুঝলে টের পাবেন আপনি কত নম্বর দলে আছেন। কিছুটা টের হওয়া গেল কিনা? গেল এক দল হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে যাবে এরাকা। দ্বিতীয় দল হাসরের মাঠে বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে, কোন হিসাব নিকাল এরাকা। যাদের আমল নামায় শুধু গুণা ছাড়া সব বলতে একটাও পাওয়া যাবে সবের শাস্তি দুনিয়াতে। যেদিন চাবি দেওয়া দুই একটা করে না, ভিকারিকে ভিক্ষা দেওয়া হতো একটা সবের কাজ, ভিকারিকে ভিক্ষা দেওয়া কোন বেদিন কাফি নাকি দেয় না? একজন বন্ধু বান্ধবের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাও তো একটা সবের কাজ। বেদিন কাফি দেয় নাকি কোনো বন্ধু বান্ধবের সাথে হাসি মুখে সাক্ষাৎ করে না কোনোদিন? এমনকি প্রতিটি মা তার সন্তানকে যে স্তনের দুধ পান করায় প্রতিটি দুধের বিন্দুতে বিন্দুতে একটা করে সোয়াব হয়। বলুন বেদিন কাফিরেরাও কি সোয়াবের কাজ করে না দুনিয়াতে? তাহলে আমল নামায় গুণা যা পাওয়া যাবে সব গুণা পাওয়া যাবে, সোয়াব একটাও পাওয়া যাবে না কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন অনেক ইমানদার নেককার সোয়াবের কাজ করনেওয়ালা মুমিন মুসলমানও মরণের আগে আগে যদি মুরতাদ হইয়া যায়, মরণের আগে আগে যদি মুরতাদ মুরতাদ মুরতাদ কাকে বলে? কুরআনের ভাষায় মুরতাদ বলে যে প্রথম যুগে প্রথম জীবনে মুসলমান ছিল শেষ জীবনে ইসলাম ধর্ম ত্যাগ করল, নাউজুবিল্লাহ, তাকে কুরআনের ভাষায় কি কয়? মুরতাদ। মুরতাদ হওয়ার পরে তার মুসলমানি জীবনে যত সওয়াবের কাজ করছিল মুরতাদ হওয়ার দ্বারা তার জীবনের সমস্ত সওয়াব ধ্বংস হইয়া যায়। কি হইয়া যায়? ধ্বংস হইয়া যায়। এর একটা উদাহরণ শুনুন, একজন মুসল্লি উযু করল মসজিদে গেল দুই রাকাত নামাজ পড়তেছিল সুরাকের সবকিছু করলো রুকু সেজদা সবকিছু করলো তসবি করলো বসলো আত্তাহিয়াত করলো দুরূদ শরীফ পড়লো সালাম ফিরাবার আগেই বায়ু ছেড়ে দিল, সালাম ফিরাবার আগে বায়ু ছেড়ে দেওয়ার পরে তার কত রাকাত নামাজ টিকল না? সব ধ্বংস হয়ে গেল। এই মুসল্লি যেমন ভাবে সালাম ফিরাবার আগে বায়ু ছেড়ে দিলে তার সমস্ত নামাজ ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান মরণের আগে মুরতাদ হয়ে গেলে তার সমস্ত সব ধ্বংস হইয়া যায়। এদের আমল নামায় হাসরের মাঠে একটা সওয়াব পাওয়া যাবে না, জীবনে যত গুণা করেছিল সবগুলি পাওয়া যাবে। আল্লাহ বলবেন তোমার আমল নামায় যা আছে সব গুণা আছে, সব বলতে একটাও নাই, তোমার কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে যাও। দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আপনাদের আছে না সুযোগ নাই? কিভাবে? শুধু বলবেন ইসলামের বিধান মানি না, বাস এক কথায় শুধু বলবেন ইসলামের বিধান মানি না, মুরতাদ হওয়ার জন্য আর কিছু লাগবে না, একটা কথাই যথেষ্ট। শুধু বলে দিতে পারেন ইসলামের বিধান মানি না, সাথে সাথে আপনি মুরতাদ হয়ে গেলেন, সারা জীবনের ইসলামিক কর্মকাণ্ডের সব আপনার ধ্বংস হয়ে গেল। এই অবস্থায় মরতে পারলে অবশ্যই দুই নম্বর সিরিয়ালে যেতে পারেন। কার কার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? তাহলে মুরতাদ হওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কিনা, ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে কিনা, বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে ইসলামের বিধানের প্রতি শ্রদ্ধা আছে? একটা কুচক্রী মহল বেদিন কাফির ইসলামের যাবতীয় বিধানের বিরুদ্ধে তো বিষোদ্গার করে যাচ্ছেই, একদল মীর জাফর মার্কা মুসলমান পর্যন্ত ওই সমস্ত বেদিন কাফিরকে ইসলামের বিধানের বিরুদ্ধে বিশুদ্ধকার করার কাজে সহযোগিতা করে যাচ্ছে। ওরা হলো কাফের আর এরা হলো মুনাফিক। যে সমস্ত অমুসলমানেরা ইসলামের বিধানের বিরুদ্ধে বিশুদ্ধকার করে এরা কি কাফির, আর মুসলমান পরিচয়ে যারা ইসলামের বিধানের বিরুদ্ধে বিশুদ্ধকার করার কাজে সহযোগিতা করে এরা কি মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে কাফিরের যে আযাব হবে মুনাফিকের আযাব তার চেয়েও কঠোর হবে। কারণ কাফির বেঈমান সরল বেঈমান, আর মুনাফিক হলো বাটপার বেঈমান। মুনাফিক সরল বেঈমান, কিভাবে? অন্তর দিয়েও ইসলামের বিধান বিশ্বাস করে না, মুখেও বলে বিশ্বাস করি না, অন্তর বুকে আর মুখে মিলাতে এই হিসাবে সে সরল, বিশ্বাস না করার কারণে বেঈমান। আর মুনাফিক বেঈমান, অন্তর দিয়ে ইসলামের বিধান বিশ্বাস করে না, মুখে নিজেকে মুসলমান দাবি করে, বাটপা। বলেন কোন বেঈমান সরল? কাফের বেঈমান সরল। কোন বেঈমান জঘন্য? মুনাফিক। মুনাফিক বেঈমান জঘন্য, এটা বাটপার বেঈমান। এই জন্য কাফিরের যে আযাব হবে জাহান্নামে, মুনাফিকের আযাব তার চেয়ে অনেক কঠিন আযাব হবে। কাজেই এরা হাসরের মাঠে, এদের কোন হিসাব নিকাশ লাগবে না, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে চলে। কত দলের হিসাব গেল? দুই দল, তিন নম্বর দল। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের কর্মকাণ্ডের তালিকা এদের সামনে হাসরের মাঠে পেশ করবেন, যে দেখো জীবনে তুমি এই কাজগুলি করেছ, সবগুলি ভালো কাজ। আমরা যারা নবী নই, যারা উম্মত, আমরা জীবনে সব কাজই ভালো করেছি না, মাঝে মাঝে অনেক কাজ, অনেক অনেক কাজ খারাপও করেছি। ভালো মন্দ যা কিছু করেছি আল্লাহ তালিকা পেশ করবেন আমাদের সামনে। তালিকা পেশ করে বলবেন এই এত সব ভালো কাজের ফাঁকে ফাঁকে যে দুই একটা খারাপ কাজও করেছ, আমি আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিলাম। হিসাবটা কেমন হইল? আল্লাহ রাসূল বলেন এটার নাম হইল সহজ হিসাব। এটার নাম কি হিসাব? সহজ হিসাব। হিসাব সহজ আর হিসাব কঠিন হওয়ার ব্যাপারে রাসূলের হাদিস থেকে একটা ঘটনা আপনাদের শোনাই, চমক পরিষ্কার ভাবে বুঝতে পারবেন হাসরের মাঠের সহজ হিসাবটা কেমন আর কঠিন হিসাবটা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে একটা মানুষ 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, নির্বেদাল ইবাদত, ইবাদতের মধ্যে বেদাল হয়, কিন্তু ওই লোকটা করেছিল নির্বেদাল ইবাদত। খুব সংক্ষেপে বলছি, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত দুনিয়াতে আমার ইবাদত করেছে নির্বেদাল, আমার বান্দাটাকে তুমি আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন আল্লাহর সেই বান্দা তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বৎসরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার প্রশ্নের কোন জবাব না দিয়ে আবারও ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার দয়ায় আমার বান্দাকে জান্নাতে পৌঁছে। ওই বান্দা আবারও আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বৎসরের ইবাদত কোন কাজে লাগলো? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি যদি তোমার 500 বছরের এবাদতের হিসাব মিলাইয়া বেহেস্তে যাইতে চাও, হিসাব মিলাও আমার বাধা নাই। আল্লাহ দিতে চাইছিলেন হিসাব দিয়া না হিসাব তারা, হিসাবের দামে লাগা তার লোকে বন্দায়। আল্লাহ রসুল বলেন তখন আসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব মিলানি শুরু হবে। সর্বপ্রথম হিসাব হবে আল্লাহর দেওয়া দুইটা চুকে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, তোমার মায়ের গর্ভে যখন আমি তোমাকে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখনই যদি আমি দয়া করে তোমাকে এমন দুইটা চক্ষু না দিতাম তাহলে তোমার 500 বছরের এবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু কি জগতের কোথাও পাইতে? তুমি বান্দা বলতে যে না বলবে যে না, আল্লাহ আপনি দয়া করে আমার মায়ের গর্ভে দুইটা চক্ষু না দিলে আমাকে পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু কোথাও পাওয়া যেত। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তাহলে তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তোমার পাঁচশো বছরের এবাদতের মূল্য বেশি না আমার দেওয়া দুইটা চোখের মূল্য বেশি? বন্দা স্বীকার করবে আল্লাহ আমার পাঁচশো বছরের এবাদতের চেয়ে আপনার দেওয়া দুইটা চোখের মূল্য বেশি। আল্লাহ বললেন ঠিক আছে আমি ধরে নিলাম সমান সমান, তোমার পাঁচশো বছরের এবাদত আর আমার দেওয়া দুইটা চক্ষু সমান মূল্য আমি ধরে নিলাম, সুতরাং তোমার পাঁচশো বছরের এবাদত আমি পাইলাম আমার দেওয়া দুটি চোখের মূল্য। এবার বলো আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে, আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে, আমার দেওয়া বত্রিশটা দাঁতের মূল্য দিবে কে, আমার দেওয়া বিশটা আঙ্গুলের মূল্য দিবে কে? আর সারা জীবন বর কত টন খাদ্য গ্রহণ করেছ, কত টন দুধ আর কত টন পানি পান করেছ সেগুলির মূল্য দিবে কে? আর সারা জীবনে কত লক্ষ কোটিবার আমার সৃষ্টির বাতাস টানছ আর টাকছ বিনিময়ে জীবন রক্ষা করছ, এই নিঃশ্বাসগুলির শ্বাস প্রশ্বাসগুলির বাতাসের মূল্য দিবে কে? আল্লাহর এই প্রশ্নের সাথে সাথে বান্দা হাসানের মাঠে লাজওয়াব হয়ে যাবে। তখন আল্লাহ ওই ফিরিস্তাকেই বলবেন হে ফিরিস্তা আমার বান্দা আমার প্রাপ্য পরিশোধ করতে পারে, এটাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ হুকুম করা মাত্রই সেই ফিরিস্তা তাকে টানা হেস্তা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন বান্দা চিৎকার দিয়া বলতে থাকে হে আল্লাহ দরকার নাই হিসাব নিকাশের, বিনা হিসাবেই দিয়া দয়া করিয়া দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিস্তাকে বলবেন থামো, সে বুঝতে পেরেছে আমি যদি হিসাব গ্রহণ করি কেউ আমাকে হিসাব দিয়া ব্যস্ত যাইতে পারবে না, সুতরাং তাকেও বিনা হিসাবে জানাতে দিয়া। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল যখন বলেছিলেন হাসরের মাঠে এক দলের হিসাব হবে সহজ আর এক দলের হিসাব হবে কঠিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ রাসূল হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? আল্লাহ রাসূল বলেন যাদের আমল নামা দেখাইয়া আল্লাহ বলবেন এই কাজগুলি তুমি দুনিয়ার জীবনে করেছ আমার এই পরিমাণ নিয়ে আমার তুমি করেছ, তুমি এই পরিমাণে এবাদত বন্দেগি আমার করেছ আর এই পরিমাণ গুনাহাতাও করেছ। এই তিনটা লিস্ট তিনটা তালিকা তার সামনে পেশ করবেন, একটা হলো সারা জীবনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করলো, দ্বিতীয় তালিকাতে থাকবে সারা জীবনে আল্লাহর এবাদত বন্দেগি কি পরিমাণ করলো, তৃতীয় তালিকাতে থাকবে সারা জীবনে গুনাহাতা কি পরিমাণ করলো। তিনটা তালিকা তার সামনে পেশ করে আল্লাহ বলবেন আমি তোমাকে মাফ করে দিলাম। হিসাবটা সহজ, এইরকম সহজ হিসাব তাদের যারা নিজেদের গুনার জন্য লজ্জিত অনুসূচিত অনুতপ্ত হবে, নিজের গুনার কারণে যারা নিজেকে লজ্জাবোধ করবে, নিজের গুনার কারণে যারা অনুতাপ করবে মনে মনে, নিজের গুনার কারণে যারা অনুশোচনা করবে মনে মনে, আল্লাহ তাদেরকেই হিসাব সহজ করে দেবে। এই কথাটাও বোঝার জন্য হাদিস থেকে আরেকটা চমৎকার ঘটনা আপনাদের শোনেন। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা লোক 99 জন মানুষ খুন করেছে, কতজন মানুষ খুন করেছে এগুলি কি গুনাহ নয়? একটা দুইটা পাঁচটা সাতটা নয়, 99টা খুন করার পরে তার অন্তরে গুনার প্রতি অনুশোচনা জাগলো, আফসোস হায় রে হায় আমি করলাম কি আল্লাহর কাছে কি যাব, এই সমস্ত গুনাহ থেকে মাফ পাওয়ার কোন উপায় আছে কিনা একজন সাধারণ আলিমকে জিজ্ঞাসা করলো, তিনি সুযোগ্য আলিম ছিলেন না, এই জন্য তিনি পরিষ্কার বলে দিলেন তুমি একটা দুইটা নয় পাঁচটা সাতটা নয় 99টা খুন করেছ, তোমার আল্লাহর কাছে মাফের কোন উপায় নাই। যেই তিনি বললেন তোমার মাফের কোন উপায় নাই, তখন উনাকেও হত্যা করল, এবার খুনের সংখ্যা ঘটাবে না, কিন্তু তার মনের আফসোস মনের অনুতাপ মনের অনুশোচনা হায় হায় এত বড় পাপি আমি আল্লাহর কাছে বিচার দেব, এই অনুশোচনা মনে রইয়াই গেল। লোকদের জিজ্ঞাসা করে এমন কোন সুযোগ্য আলিম কোথায় পাবো যার কাছে গেলে আমার গুনাহ মাফের ব্যবস্থা হবে, লোকেরা বলে দিল অমুক জায়গায় একজন সুযোগ্য আলেম আছেন ওনার কাছে গেলে তোমার গুনাহ মাফের ব্যবস্থা হতেও পারে। আশায় আশায় সেই আলিমের সন্ধানে রওনা হইল, কম পথ অতিক্রম করলো বেশি পথ সামনে কোনো বাকি, ওই আলিমের কাছে পৌঁছার রাস্তার কম অংশ পার হইল বেশি অংশ বাকি থাকা অবস্থায় আজরাইল তার ডান প্রবাস করার জন্য হাজির হয়ে গেল। আজরাইলের সাথে দুই দল ফিরিস্তা থাকে, একদল রহমতের একদল গজলের, এই লোকটার দান দায়িত্ব করার জন্য দুনুদল ফিরিস্তা। রহমতের ফিরিস্তারা বলে গুনার কারণে অনুশোচনা ভুগতেছে অন্তরে, আমরা তার দান দায়িত্ব করবো। গজবের ফিরিস্তারা বলে অনুশোচনা অন্তরে থাকলে কি হবে, এখনো তো সে গুনার যে কাজ করলে যে ব্যবস্থা গ্রহণ করলে গুণা মাফ হয় সেই ব্যবস্থার সন্ধানই পায়নি, সুতরাং তাকে আমরা গজবের ফিরিস্তারা তার দান দায়িত্ব করছি। শেষ পর্যন্ত আল্লাহ দুনুদল ফিরিস্তাকে বলে দিলেন তোমরা তার সামনের রাস্তা মাপো পিছনের রাস্তা মাপো, যদি অধিক রাস্তা পার হয়ে আসে থাকে তাহলে রহমতের ফিরিস্তারা দান দায়িত্ব করো, আর যদি অধিকাংশ রাস্তা সামনে বাকি থাকে তাহলে গজবের রাস্তা ফিরিস্তারা তার দান দায়িত্ব। আল্লাহ দুনুদল ফিরিস্তাকে যে একটা হিসাব দিলেন, আপনারা ঘটনাটা বুঝে থাকতে বলুন এই হিসাব মতো কোন ফিরিস্তা তার দান দায়িত্ব করার কথা, গজবের ফিরিস্তা। দুনুদল ফিরিস্তা বিদায় দিয়ে আল্লাহ তৃতীয় আরেক দল ফিরিস্তা ডাকলেন, দেখে বললেন তাড়াতাড়ি যাও আমার বন্ধা একশোটা কোন ফেরার গুণা করছে কিন্তু অন্তরে তার অনুতাপ, অন্তরে কি অনুতাপ, অন্তরে আফসোস, হায় রে গুণা করলাম করলাম কি আমি আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর কাছে কি জবাব দেব, এই যে আফসোস তার ইয়ে আফসোসের দাম আছে আমি আল্লাহর কাছে। তোমরা তৃতীয় দল ফিরিস্তা যাও, দুই দল ফিরিস্তা যখন পিছনের রাস্তা মাপবে তার তখন তোমরা রাস্তাটা টেনে লম্বা করে ধরবে, মাপে ধরো পিছনের রাস্তা বেশি ধরা, সামনের রাস্তাটা যখন মাপবে তখন তোমরা সামনের রাস্তা সংকীর্ণ করে ধরবে, সামনের রাস্তা মাপে যেন কম সাব্যস্ত হয়, কারণ আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যত বড় পাপী হোক পাপের জন্য অনুতপ্ত হয়েছে লজ্জিত হয়েছে অনুসূচিত হয়েছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তাকে মাফ করে দেন। এবার বলেন তো আল্লাহ কোন গুণাগারের গুণা মাফ করে দিতে চান, গুনার জন্য যারা অনুতপ্ত আর গুণা করে তো করে আবার বাহাদুরিও যদি করে, আমি নামাজ পড়ছি না এতে তোমার কি হইল আমি পড়বই না, আমি সুদ খাইলাম তোমার কি হইল আমি সুদ খাইব, আমি গোশ খাইলাম তোমার কি হইল আমি গোশ খাইব, এটার নাম অনুতাপ, এটার নাম অনুশোচনা। গুনার জন্য যারা অনুতপ্ত হয় গুনার জন্য যারা অনুসূচিত হয় গুনার জন্য আল্লাহর কাছে যারা লজ্জিত হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হায়াতে যদি লাগাল না হয় তওবা করার এই অবস্থায় যদি মরে যায় আল্লাহ তাদেরকেও দয়া করে হিসাব সহজ করে দিবেন মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ রাসূল বলেন হাশরের মাঠে যাদের আমলনামা আল্লাহ দেখাইবেন, তুমি এই পরিমাণ ইবাদত বন্দেগী আমার করছো, তুমি আমার এই পরিমাণ নিয়ামত ভোগ করছো, তুমি এই পরিমাণ গুনাহখাতা করেছো, এই তিনটা তালিকা তাকে দেখাইয়া আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বললেন এটা সহজ হিসাব, সে আল্লাহর ক্ষমার ঘোষণা পাইয়া সেও জান্নাতে চলে গেল। বলুন আমরাও কি তিন নম্বর দলের অন্তর্ভুক্ত হতে পারি, আমরাও কি তিন নম্বর দলের অন্তর্ভুক্ত হতে পারি না, পারি না, গুনার জন্য অনুতপ্ত হতে পারি না। গুনার জন্য অনুতপ্ত হওয়ার আরেকটা ঘটনা হাদিস থেকে বলি শুনুন, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হওয়া শুরু হইল, মূসা আলাইহিস সালাম নিজের উম্মতকে বললেন মানুষের গুনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয় ফসল নষ্ট হয়, তোমরা সবাই আসো আল্লাহর কাছে সবাই মিলে তওবা করি দোয়া করি প্রত্যেকেই যার যার গুণা বর্জন করি গুণা ত্যাগ করি আল্লাহ মাফ করে দিবেন রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন। উম্মত নবীর কাছে আসলো, কোন নবী, মূসা আলাইহিস সালাম, উম্মতকে সাথে নিয়ে আল্লাহ আল্লাহর কাছে মূসা নবী দোয়া করতেছিলেন আল্লাহ আমাদের যে যত গুণা করেছি আমরা অনুতপ্ত হইলাম লজ্জিত হইলাম আমাদের কেউ আর কোনোদিন গুণা করবো না, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন। দোয়ার মধ্যেই আল্লাহ মূসা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আপনার সাথে হাত মিলিয়ে যারা যারা আমিন আমিন আমিন বলতেছে তাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রাখে, ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রাখে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না রহমতের বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে বলে দিলেন তোমাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রাখে, এই লোকটা এখানে থাকলে দোয়া কবুল হবে না রহমতের বৃষ্টি হবে না, যে মনে মনে এমনটা জানো নিজের ব্যাপারে যে আমি ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রাখি। রাখি, তুমি এখান থেকে চলে যাও, তারপরে আমরা সবাই মিলে যাব। ওই লোকটা তখন চিন্তা করে দেখলো, এই অবস্থায় যদি আমি এখান থেকে চলে যাই, চিরকালের জন্য সমাজের মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে থাকবো, আমার মতো পাপিষ্টের পাপের কারণে আল্লাহর রহমতে দৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, এই কলঙ্ক কোনোদিন উঠানো যাবে না। সেই জন্য লোকটা নিরিগিলি উঠে চলে গেল না, বসে বসেই মনে মনে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করলো, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মানুষের কাছে লজ্জিত করো না, তুমি জানো আর আমি জানি, কথা দিলাম আর জীবনে কোনোদিন গুণা করো না। সাথে সাথেই রহমতের দৃষ্টি শুরু হয়। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনারা বললেন একটা লোক এখনো ভবিষ্যতে গুণা করার ইচ্ছা রাখে, এই লোকটার কারণে বৃষ্টি হচ্ছে না, এখান থেকে কোনো লোক উঠে গেল না, তো এখন কিভাবে বৃষ্টি হইল? আল্লাহ বলেন, যেই পাপিষ্টের কারণে বৃষ্টি আমার বন্ধ করেছিলাম, সেই পাপিষ্টের কারণে বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। মুসা জিজ্ঞেস করলেন, কি পাপিষ্ট করছে কি? মুসা নবী বলেন, পাপিষ্ট আপনাকেও বলেনি, জগতের কাউকে বলেনি, শুধু মনে মনে আমি আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গিয়েছে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। এইভাবে যারা নিজের গুনার জন্য লজ্জিত হতে পারে, অনুতপ্ত হতে পারে, অনুসূচিত হতে পারে, যথারীতি তওবা করার মতো হায়াত যদি নাও পায়, তবুও হাশরের মাঠে আল্লাহ এদের অনুতাপের কারণে, অনুসূচনার কারণে এদের পাপের তালিকা হাশরের মাঠে দেখাই যাও, আল্লাহ বলবেন তোমাদের মাফ করে দিলাম। কত দলের হিসাব গেল? তিন দল। বলুন তো আমরা কি তৃতীয় দলেরও অন্তর্ভুক্ত হতে পারি কিনা? পারি। এবার চতুর্থ দল। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তার জীবনের গুনার তালিকা দেখাই আল্লাহ যদি মাফ করে দিলাম না বলে, যদি বলেন এই গুনাগুলি কেন করলে বলো, কেন গুনা করলে বলো, এমন প্রশ্ন আল্লাহ হাশরের মাঠে যাকে করে ফেলবেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা না। এটা হইল কঠিন হিসাব, এটা হইল কঠিন হিসাব। যখন আল্লাহ পাপিষ্টদের হাশরের মাঠে জিজ্ঞেস করবেন কেন গুনা করেছিলে বলো, আমাদের সমাজে আছে কিনা এরকম বেহরদা চলে তো চলে, এই বেহরদা চলার উপর আবার গৌরব করে, এটার নাম অনুতাপ না, অনুতাপ না, একে তো চুরি তার উপর আবার সিনাজুরি, একে তো চুরি তার উপর আবার সিনাজুরি, গুনার কারণে যারা অনুতপ্ত হয় তাদের হিসাব গ্রহণ হবে আসরের মাঠে, গুনার প্রতি যাদের হঠকারিতা হয়, গুনা নিয়ে যারা গর্ব করে, গুনা গুনা নিয়ে যারা অহংকার করে তাদের হিসাব কঠিন হবে আসরের মাঠে। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন গুনা করেছিলে বলো, আল্লাহ রসুল বলেন হাশরের মাঠে আল্লাহ যাকে জিজ্ঞেস করে বলবেন কেন গুনা করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা না। তখন পাপিষ্টের দল প্রথমে বলবে আমি কোনো গুনা করি নাই। আল্লাহ জিজ্ঞেস করেন এতগুলি গুনা কেন করলে বলো, সে বল জবাব দিবে আমি কোনো গুনা করি নাই। সত্য বলল না মিথ্যা? আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। পাপিষ্টরা মনে মনে জানবে কত গুনাহ করেছিল দুনিয়াতে, কিন্তু আল্লাহ যখন আসরের মাঠে জিজ্ঞেস করবেন কেন গুনাহ করেছিলে বলো, পরিষ্কার বলে দিবে আমি কোনো গুনাহ করি। বলেন আল্লাহর বিচারে আসামির কাক গড়ায় দাঁড়িয়ে সত্য বলবে না মিথ্যা বলবে? মিথ্যা। যেই লোকগুলিয়া হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া মিথ্যা বলবে, সেই লোকগুলি দুনিয়াতে আপনাদের সাথে কি বলবে সেটাও অনুমান করে নিন, আপনাদের সাথে কি বলবে। বর্তমান সমাজে তো যে বেশি মিথ্যা বলতে পারে সেই তত বড় বুদ্ধিমান, যে যত বেশি মিথ্যা বলতে পারে সেই তত বড় বুদ্ধিমান। বুদ্ধিমান যখন বলবে আমি কোনো গুনাহ করিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে হাশরের মাঠে প্রমাণ করবেন গুনাহ করত। এই বিভিন্ন ভাবের একটা পদ্ধতি হলো আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বি আন্না রাব্বাকা আওহালাহা। জমিনকে আল্লাহ আদেশ করবেন তোর কোন অংশে কোন দিন এই পাপিষ্ট কোন পাপ করেছিল বল, জমিন বলে দিবে আমার অমুক অংশে এই পাপিষ্ট অমুক দিন অমুক পাপ করেছিল। জমিনের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে আসরের মাঠে পাপিষ্ট পাপ করেছিল। দুই নম্বর পদ্ধতি আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়া يَكْذِبُونَ আল্লাহ বলেন যখন পাপিষ্ট অস্বীকার করবে নিজের পাপের কথা, তখন আমি আল্লাহ তার বাক শক্তি বন্ধ করে দেব, তার মুখে মোহর মেরে দেব, তার হাতকে জিজ্ঞেস করব, হাত হাতের পাপের কথা বলে দেবে, পাকে জিজ্ঞেস করব, পা পায়ের পাপের কথা বলে দেবে, চক্ষুকে জিজ্ঞেস করব, চক্ষু চোখের পাপের কথা বলে দেবে, কানকে জিজ্ঞেস করব, কান কানের পাপের কথা বলে দিবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন এমনকি অন্তরের দ্বারা কোন পাপ করেছিল অন্তরও সেদিন আমি আল্লাহর কাছে বলে দিবি। এক নম্বর তার পাপ প্রমাণ হইল জমিনের সাক্ষীর দ্বারা, দুই নম্বরে তার পাপ প্রমাণ হইল তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা, তিন নম্বর আল্লাহ দুই প্রত্যেক মানুষের দুই কাঁধে দুজন ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। ডান কাঁধের ফিরিস্তা সারা জীবনের সওয়াবের কাজ লিপিবদ্ধ করে রাখে, বাম কাঁধের ফিরিস্তা সারা জীবনের সমস্ত গুনাহ লিপিবদ্ধ করে রাখে, গোটা জীবনটাকে একটা ভিডিও ক্যাসেটের মতো করে রাখে। এই ভিডিও ক্যাসেট আবিষ্কার হইয়া আমাদের এই কথাটা বুঝানি বড় সহজ হইল, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের ভিডিও যদি করা থাকে, এরপরে এটা যখন কোন আদালতে পেশ করা হয়, তখন কি সে জীবনের কোনো অপরাধ অস্বীকার আর করতে পারে? আপনারা বলুন, ভিডিও মেশিনটা আবিষ্কার করছে আল্লাহ না মানুষে? মানুষের আবিষ্কৃত ভিডিও মেশিন যদি এইভাবে তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করে রাখতে পারে, আল্লাহর নিয়োজিত ফিরিস্তা এতটুকুও পারে না। বাম কাদের ফিরিস্তা তোমার সারা জীবনের ভিডিও ক্যাসেট করে রেখেছে, যখন বলবে আমি কোনো পাপ করিনি তার ক্যাসেটটার সামনে ধরে দেওয়া হবে, ডান হাত বাড়াবে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডান হাতকে গাড়ের সাথে বেঁধে দেবে, আর ডান হাত বাড়াতে পারবে না। তারপর তার বাম হাতটাকে বুক ছিদ্র করে বুক দিয়া ঢুকাইবে, পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া বাম হাতে আমলনামা দেওয়া হবে, গাড় ভাঙ্গিয়া মটকাইয়া চেহারা পিছন দিক দিয়ে নিয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কইরা দেখ তোর আমলনামা পাপ করেছিলে কিনা করেছিলে না, তোর পাপিষ্ট তোর পাপ প্রমাণ করার জন্য আলাদা কোনো দলিল প্রমাণের দরকার নাই, তোর ভিডিও ক্যাসেট যথেষ্ট। এইভাবে নানাভাবে আল্লাহ তার পাপ প্রমাণ করে হাসরের মাঠে, দ্বিতীয় দফা জিজ্ঞেস করবেন এবার বল পাপ কেন করেছিল, হিসাবটা সহজ হচ্ছে কঠিন? হ্যাঁ হিসাবটা কঠিন। দ্বিতীয় দফা যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এবার বল এতগুলি গুণা কেন করেছিলে, বলুন আপনারা কথা বুঝে থাকলে আমি কোনো পাপ করি নাই বলার আরো সুযোগ বাকি আছে, এবার আমি কোনো পাপ করি নেই বলবে না, এবার বলবে আল্লাহ এই সমস্ত পাপ যে আপনি প্রমাণ করলেন, এই পাপগুলি আমি করেছি, আসলে পাপগুলি আমি নিজে নিজে নিজেই করিনি, আমাকে অমুকে হমুকে তমুকে করাইছে তারা নে ধরছে। এই অমুক হমুক তমুকের বিবরণ অনেক লম্বা, এর মধ্যে এক দুইটা উদাহরণ বলি। এক পর্যায়ে তারা বলবে পালু রব্বানা প্রমাণ করলেন এতগুলি পাপ আমি করেছি, এই পাপ আমি নিজের ইচ্ছায় করিনি, আমার দলের নেতার আদেশ মানতে গিয়া পাপ করেছি, আমার দলে নেতা। এই নেতা শব্দের বিশ্লেষণ করার আর দরকার নাই, এখন পুরুষ হইলেও নেতা মেয়ে লোক হইলেও নেতা, রাজনৈতিক রাজনৈতিক পরিভাষায় ব্যাকরণের স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের ভেদাভেদ আর নাই। কি বলেন? আরো বড় ভালো হয়েছে, এখন তুমি পুরুষ হও আর নারী হও, যেহেতু নেতা শব্দ হইয়া গেছে, পরিষ্কার ভাষায় বলে আমার নেতার অর্ডারে আমি পাপ করেছি, সুতরাং আমার পাপের জন্য আমার নেতাকে জাহান্নামে পাঠাও। এক পর্যায়ে বলবে এখানে কি নিজের পাপের জন্য কারে দায়ী করলো? নিজের দলের নেতাকে দায়ী। আরেক পর্যায়ে বলবে হে আল্লাহ এই সমস্ত পাপ আমি করেছি, আমি নিজের ইচ্ছায় নয়, ইবলিস শয়তান আমাকে পাপ করাইছে, তারে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইবলিসকে জিজ্ঞেস করবেন, এই ইবলিস তুই আমার বান্দারে পাপ করাইলি কেন? ইবলিসে কইবো আমি পাপ করাইছি কিনা করাইছি না পরে বলি, একটু আগে দয়া করে পাপিষ্ঠটাকে জিজ্ঞাসা করুন দুনিয়া থেকে আমার সাথে সাক্ষাতই ছিল কিনা কোনদিন। আপনারা কি মনে করেন আপনাদের যুগের পাপিষ্ঠরা বেশি অভিজ্ঞতা সম্পন্ন বেশি দিনে, না শয়তান বেশি দিনের অভিজ্ঞতা সম্পন্ন? বর্তমান দুনিয়াতে যত বড় জঘন্যতম পাপিষ্ঠ মানুষের মধ্যে আছে তার চেয়ে লক্ষ কোটি গুণের বেশি অভিজ্ঞতা ইবলিসের আছে। এই জন্য ইবলিস তার অভিজ্ঞতা সেদিন দেখাইবে, বলবে আল্লাহ আমি পাপ করাইছি কিনা পরে বলবো, পাপিষ্ঠটাকে জিজ্ঞাসা করুন দুনিয়াতে আমাকে দেখেছিল কিনা কোনোদিন। আল্লাহ জিজ্ঞেস করবেন যেই শয়তান করে পাপ করাইল এই শয়তানের সাথে তোর দেখাও দিল, সে বলবে না দেখা হয় নাই। ইবলিস আবার বলে এবার জিজ্ঞাসা করুন পাপিষ্ঠটাকে, পাপিষ্ঠটা আমাকে দুনিয়াতে দেখলই না কোনোদিন, তাকে আমি পাপ করাইলাম কিভাবে? আল্লাহ জিজ্ঞেস করবেন তুই নিজে স্বীকার করলে যে ইবলিস কোনোদিন দেখছস না, ইবলিসে তোরে কেমনে পাপ করাইল? তবু আল্লাহ আমারে দেখা দিছে না, দূরের থেকে আমার মনের মধ্যে পাপের কুমন্ত্রণা দাইলা দিছে। সাক্ষাতে আইসে না দূরের থেকে কি করছে পাপের কুমন্ত্রণা ডালিয়া দিছে? কার অন্তরের মধ্যে ইবলিসের কুমন্ত্রণা ঢালা হয়েছে আর কার অন্তরে ঢালা হয়নি, এর পাবে আমি একটা আলামত বলে দিই। খুব পরিষ্কার একটা আলামত আছে বর্তমান তোমার, যাদের অন্তরের মধ্যে ইসলামের বিধানের বিরুদ্ধে শুধু আপত্তি জাগে, যাদের অন্তরে ইসলামের বিধানের বিরুদ্ধে শুধু আপত্তি, ইবলিসের দূরের থেকে তার অন্তরে পাপের কুমন্ত্রণা দাইলা দিছে, তখন ইবলিস বলবে হে আল্লাহ আমাকে যেদিন আপনি দুনিয়াতে পাঠাইছিলেন সেই দিন আমি আপনাকে বলে গেছিলাম ফাবিমা আগুয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, যে আদমকে সম্মান না করার কারণে আমি চিরকালের জন্য বিতাড়িত হইলাম সেই আদমের একটা সন্তানকেও আমি ছাড়ব না চতুর্দিক থেকে তার অন্তরে গুনার কুমন্ত্রণা না দিয়া। ইবলিস কবে বলেছিল আল্লাহকে? যা দুনিয়াতে আসার সময় বলেছিল। ইবলিস বলবে হে আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার সময় নিজেই আপনাকে বলে গিয়েছি প্রত্যেকটা আদম সন্তানের অন্তরে গুনার কুমন্ত্রণা দেব, পাপিষ্ঠটায় আজকে কি কয়? আমি তো আগেই বুঝি কুমন্ত্রণা দিব, সে আজকে বলে কুমন্ত্রণা দিয়েছি, আপনাকে আমি আগেই বলে দিয়েছি কুমন্ত্রণা দিব, সুতরাং আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন? শুধু এই প্রশ্নটা করুন পাপিষ্ঠটাকে, আমি কেন কুমন্ত্রণা দিলাম? শেখার জন্য আমি দায়ী, সে কেন আমার কুমন্ত্রণা গ্রহণ করলো এটার জন্য ওকে আমি দায়ী? পরিষ্কার জবাব জানি আসার মানে পারবে না কোনো পাপিষ্ঠ ইবলিসের, ইবলিসকে নিজের পাপের জন্য দায়ী করে পার পাওয়ার কোনো উপায় পাবে না। নিজের দলের নেতা নেত্রীকে নিজের পাপের জন্য দায়ী করে হাসরের বিচারে পার পেতে পারবে না। কেন? হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার আদেশ মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার আদেশ মানা হারাম। ঠিক, যার আদেশ মানলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় তার আদেশ মানা হারাম, হারাম। সুতরাং তুমি ইবলিসের আদেশ মানলা কেন? তুমি নেতার আদেশ মানলা কেন? তুমি নেত্রীর আদেশ মানলা কেন? তোমার বাবার আদেশ মানলা কেন? তোমার ছেলের আদেশ মানলা কেন? তোমার সমাজপতির আদেশ মানলা কেন? আল্লাহর আদেশের বিরুদ্ধে, সুতরাং তোমার পাপের জন্য তুমি দায়ী। এবার তৃতীয় দফা আল্লাহ জিজ্ঞেস করবেন, এবার বল পাপ কেন করলে? যখন পাপ করি নাই বলার উভয় নাই, অমুকে তমুকে করাইছে বলার উভয় নাই, নিজের পাপের জন্য নিজেকে দায়ী করিয়া আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এবার বল পাপ কেন করলি, তখন আর কোনো জবাব দিতে পারবে না, নীরব হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে তার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সালুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এ ফেরেশতার দল, পাপিষ্ঠটারে দল, গলার মধ্যে লোহার বেড়ি লাগা, হাতের মধ্যে লোহার বেড়ি লাগা, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগা, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বান্ধ দিয়া জাহান্নামের আগুনে লটকাইয়া গেল। কত নম্বর দল গেল? 4 নম্বর। প্রথম নম্বর দল বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনারাও তাদের অন্তর্ভুক্ত হতে পারেন। দ্বিতীয় নম্বর দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, আপনারাও তাদের অন্তর্ভুক্ত হতে পারেন। তৃতীয় নম্বর দলের হিসাব গ্রহণ হবে, আপনারাও তাদের অন্তর্ভুক্ত হতে পারেন, চতুর্থ নম্বর দলের হিসাব কঠিন হবে, আপনারাও তাদের অন্তর্ভুক্ত হতে পারেন। এবার বলুন প্রথম দলের অন্তর্ভুক্ত আপনারা কিভাবে হবে? তওবা করে গুনাহ সেরে দিয়া, তওবার মাধ্যমে যথারীতি তওবা করে গুনাহ সেরে দিবেন, আমল নামায় হাসানের মাঠে কোনো পাপ থাকবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত কেমনে হবেন? নাস্তিকের পক্ষ অবলম্বন করে ফেলুন, মুরতাদের পক্ষ অবলম্বন করে ফেলুন, আর কোন হিসাব নিকাশ লাগবে না হাসানের মাঠে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। তৃতীয় দলের অন্তর্ভুক্ত কিভাবে হলেন হবেন? নিজের গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে যান, নিজের গুনার জন্য অনুসূচিত হয়ে যান, তওবা করার হায়াত না পাইলেও আল্লাহ হাসানের মাঠে আপনার হিসাব সহজ করে দেন। চতুর্থ দলের অন্তর্ভুক্ত কিভাবে হলেন? নিজের পাপ নিয়ে গর্ব করতে থাকুন, নিজের পাপ নিয়ে গর্ব করতে করতে মরুন, নিজের বিবিকে দেখবে পর্দা চালাইতে পারলেন এই জন্য গৌরব করতে থাকুন, নিজের যুবতী মেয়েকে দেখবে পর্দা চালাইতে পারলেন এই জন্য গৌরব করতে থাকুন, আপনি যে সুৎকুর হইতে পারলেন এই জন্য গৌরব করতে থাকুন, আপনি যে বুস্কুর হইতে পারলেন এই জন্য গর্ব করতে থাকুন, আপনি যে দেনমাদি হইতে পারলেন এই জন্য গৌরব করতে থাকুন, আপনি যে দায়ুস হইতে পারলেন এই জন্য গৌরব করতে থাকুন। চতুর্থ দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কোন বাধা বিপত্তি থাকবে না। বলুন হিসাব নিকাশের বেলায় হাসরের মাঠে মানুষ কত দল? আপনারা কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? অবত্যে এক নম্বর না হলে দুই নম্বর, হ্যাঁ অবত্যে এক নম্বর না হলে তিন নম্বরে যান, সাবধান দুই নম্বরে আর চার নম্বরে যাবেন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে।